Book 2 55 55 55 العمل كاج كرمو كاج كرمو ما هي وظيفتك؟ أبني كي كاج كرين؟ أبني كي كاج كرين؟ وظيفة زوجي طبيب. أمر شامي أكجون دكتور. أمر شامي أكجون دكتور. أنا أشتغل كممرضة حتى منتصف النهار. أمي بارت تايم نارسير كاج كورتشي. أمي بارت تايم نارس كاج كورتشي. قريبا سنتقاعد. أمرا خوب شيغروي بنشان بابو. أمرا خوب شيغروي بنشان بابو. لكن الضرائب مرتفعة. كنتو كور خوب بشي. كنتو كور خوب بشي. والتأمين الصحي مكلف. এবং স্বাস্থ্যবীমা খুব ব্যয় সাপেক্ষ এবং স্বাস্থ্যবীমা খুব ব্যয় সাপেক্ষ ماذا تريد ان تصبح يوما ما তুমি কি হতে চাও তুমি কি হতে চাও اريد ان اصبح مهندسا আমি একজন ইঞ্জিনিয়ার হতে চাই আমি একজন ইঞ্জিনিয়ার হতে চাই اريد ان ادرس في الجامعه আমি বিশ্ববিদ্যালয়ে পড়তে চাই আমি বিশ্ববিদ্যালয়ে পড়তে চাই انا طالب متدرب আমি একজন শিক্ষানবিশ আমি একজন শিক্ষানবিশ لا اكسب الكثير আমি বেশি রোজগার করি না আমি বেশি রোজগার করি না انا اتدرب خارج البلد আমি বিদেশে প্রশিক্ষণ নিচ্ছি আমি বিদেশে প্রশিক্ষণ নিচ্ছি هذا هو رئيسي في العمل উনি আমার বড় সাহেব উনি আমার বড় সাহেব লাদাইয়া জুমালা লুতাফা আমার সহকর্মীরা ভালো আমার সহকর্মীরা ভালো নাযহাব দাইমান ওয়াক্ত আয-যুহর ইলা আল-ক্যাফেটেরিয়া আমরা রোজ দুপুরে ক্যাফেটেরিয়াতে যাই আমরা রোজ দুপুরে ক্যাফেটেরিয়াতে যাই ابحث عن وظيفه আমি একটা চাকরি খুঁজছি আমি একটা চাকরি খুঁজছি صار لي عام عاطل عن العمل আমার গত এক বছর ধরে চাকরি নেই আমার গত এক বছর ধরে চাকরি নেই يوجد في هذا البلد كثير جدا من العاطلين عن العمل এই দেশে অনেক বেশি সংখ্যক বেকার লোক আছেন এই দেশে অনেক বেশি সংখ্যক বেকার লোক আছেন الرجاء الذهاب إلى www.book2.de لمطالعة الكتب مع الدروس الصوتية